السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা শুরু করব একজন দিনদার পরহেজগার মানুষ রোজ ভোরে উঠে কি করবে। আমরা শুরু করব ঘুমানোর পর থেকে, তারপরে শেষ করব ঘুমানো পর্যন্ত। একজন পরহেজগার মানুষ নিশ্চয়ই সে রাতে তাহাজ্জুদ পড়ে, আর তাহাজ্জুদটা পড়ে কোন সময়ে? তাহাজ্জুদ আপনার সময় হচ্ছে এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, যে কোনো সময়ে পড়া যায়। কিন্তু উত্তম সময় কোনটা? রাতের শেষ ভাগ, রাত্রের শেষ তৃতীয়াংশ, তার মানে ফজরের আগে, মোটামুটি এক ঘন্টা কি দু ঘন্টা কি আধ ঘন্টা, যেমন আপনার ক্ষমতা। তাহলে আপনি রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে জেগে উঠে দোয়া পড়ুন। হ্যাঁ, ঘুম থেকে জেগে উঠে দোয়া কি কি দোয়া পড়তে হয় ঘুম থেকে উঠে? কেউ জানেন না? আবে সাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে উঠলেন, ওঠার পরে আপনার যদি পেশাব পায়খানা দরকার হয় সেরে নিন, দাঁতন করুন, দাঁতন করুন কিংবা ব্রাশ করলেও চলবে, কিন্তু মুখটা পরিষ্কার করে নেন। আর মুখটা পরিষ্কার করবেন কিসের জন্য? কোরআনের জন্য। কারণ আপনি যে কোরআনটা পড়বেন সেই কোরআন সরাসরি ফেরেশতার পেটে যাবে, তার মানে ফেরেশতা আপনার মুখে মুখ লাগিয়ে কোরআন শোনেন বা গ্রহণ করেন। এই জন্য আপনি মুখটাকে পরিষ্কার করে নেবেন। যদি গোসলের দরকার হয় গোসল করে নেন। যদি আপনি বিবাহিত হন কিংবা আপনার দরকার হয় মোট কথা ফরজ গোসলে, তো গোসল করে নিন। আর খবরদার গোসল পিছিয়ে দেবেন না, ছেলে হোক মেয়ে হোক, কেউ যেন গোসল ফজরের সময় গোসল করতে কষ্টবোধ না করে, না জোহরের সাথে পরে নেব, জোহরের সাথে তুলে নেব, এরকম যেন না হয়। যদি একান্ত অসুবিধা হয় গোসল করতে তাহলে কি করতে হবে? তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তারপর উজু করলেন, উজু করার পরে দুরাকাত তাহিয়াতুল উজু পড়ুন, তাহিয়াতুল উজু পড়ুন, তারপর তাহাজ্জুদ শুরু করুন। তাহাজ্জুদ কিভাবে পড়তে হয় নিশ্চয়ই জানেন, দুরাকাত দুরাকাত করে যেমন আমরা তারাবির নামাজ পড়ি, ঠিক ওই রকম শেষকালে এক রাকাত ভিতর না হয় তিন রাকাত ভিতর পড়ুন। তারপর আস্তে আস্তে আপনার আজান হবে, ফজরের আজান হবে, তখন আজান শুনে আজানের জবাব দেন, যে মুয়াজ্জিন যা বলছে তাই বলুন। আর হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বললে কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দরুদ পড়ুন, তারপরে শেষকালে দরুদ পড়ুন এবং নিয়মিত দোয়া পড়ুন। তারপর আজান হয়ে গেলে আপনি ফজরের সুন্নত পড়ুন। এটা কোথায় বললাম? আপনি কোথায় আছেন এখন? মসজিদে গেছেন? না, এখন বাসাতেই আছেন আপনি। আজান হয়ে গেলে আপনি আজান শোনার পরে ফজরের সুন্নত পড়ুন। ফজরের সুন্নত করাকাত দুরাকাত। ফজরের সুন্নতের মর্যাদা ফজিলত আপনারা জানেন কি? এই দুরাকাত সুন্নত দুনিয়া এবং তার মাঝে যত ধন সম্পদ আছে তার থেকে উত্তম। তবে এই দুরাকাত নামাজ হালকা করে পড়া উত্তম। এত সুন্দর নামাজ লম্বা করে পড়বেন তাহলে সুন্নত হবে না। সুন্নতটা কি? হালকা করে পড়া। প্রথম রাকাতে কি সুরা পড়তে হয়? সুরা কাফিরুন, সুরা ফাতেহার পর সুরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে সালাম ফিরে আপনি ডান কাতে একটু শুয়ে বিশ্রাম নেন। ডান কাতে শুয়ে বিশ্রাম নেন, কোথায়? বিছানায় গিয়ে? না না, ওই ওই মুসল্লাতেই, আপনি যেখানে নামাজ পড়ছিলেন সেখানে একটু শুয়ে, ডান কাতে শুয়ে বিশ্রাম নেন। তবে ঘুমিয়ে যাবেন না, ঘুমিয়ে গেলে তো মুশকিল, তাহলে তো উজু ভেঙে যাবে, ওদিকে আপনার জামাত ছুড়ে যাবে। তা না, একটু বিশ্রাম নেওয়ার জন্য আপনি শুয়ে যান, এটা হচ্ছে সুন্নত। এটা কোথায় বললাম? বাড়িতে। যদি মসজিদে থাকেন তো ফজরের সুন্নত পড়ে কি শোয়া যাবে? তাহলে তো মসজিদ শয়নাগার হয়ে যাবে। না, মসজিদে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুতেন? নিজের বাসাতে। আজান হলে জামাতে নামাজ পড়তে মসজিদে যান, ওই যে এবারে তো আজান হয়ে গেছে, সুন্নত পড়লেন, এবারে জামাতে নামাজ পড়তে গিয়ে মসজিদে যান, ঠিক এমন সময়ে যান যেন জামাত শুরু হয়। আর যদি মনে করেন জামাত শুরু হয়ে দেরি আছে, তাহলে আবার মসজিদে বসার আগে আবার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, কারণ তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া আপনার বসা যাবে না। তবে হাদিসে এটাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজান হলে দুরাকাত সুন্নত ছাড়া আর অন্য নামাজ পড়তেন না, যেহেতু তিনি এসেই বাসা থেকে বের হয়ে এসে ডাইরেক্ট নামাজ শুরু করতেন। কিন্তু আপনি যেহেতু বুঝতে পারছেন না কখন জামাত খাড়া হবে, কখন জামাত শুরু হবে, সেই হিসাবে যদি আগে চলে যান আর বাড়িতে সুন্নত পড়ে থাকেন, তাহলে আপনি বসার আগে কি করবেন, দুরাকাত সুন্নত পড়বেন। যদি টাইম জানা থাকে তো ঠিক টাইমে যাবেন, যাতে আপনাকে অতিরিক্ত সুন্নত না পড়তে হয়। মসজিদে যাওয়া ও সেখানে অবস্থান করার নানা আদব খেয়াল করুন। মসজিদে যাওয়া, যেতে যেতে যে দোয়া পড়তে হয়, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়তে হয়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আপনি এসব খেয়াল রেখে ডান পাটা আগে বাড়াবেন, তাই না? ডান পাটা আগে বাড়িয়ে মসজিদে প্রবেশ করবেন। মসজিদে আপনি সালাম দেবেন, সালাম সেখানে মুসল্লিরা আছে সেখানে সালাম দেবেন। তারপর ফরজ নামাজের একামত হলে আপনি জামাতে খাড়া হবেন, সেই সময় যদি আপনি সুন্নত পড়েন তাহলে কি করতে হবে, আপনি সুন্নত পড়তে লাগলেন আর জামাত খাড়া হয়ে গেল, তখন কি করতে হবে? যদি সুন্নত আপনার জামাত কি বলে আপনার ফরজ শুরু হলে আর সুন্নত পড়া যাবে না, কারণ লা সালাত মানে সেই সময় আর নামাজ নেই, হবে না। ইজা উকিমাতি সালাত ফালা সালাত ইল্লাল্লাতি উকিমাত, একামত হয়ে গেলে যে ফরজ নামাজের একামত হয়েছে সেই ছাড়া অন্য কোন সুন্নত ফুন্নত হবে না। অনেকে মনে করে কি যে না শেষ রাকাত পেলেই হবে, পড়তে থাকে না, এত গুরুত্ব না, মানে ফজরের সুন্নতের এত গুরুত্ব আছে, তার মানে এই নয় যে আপনি ফরজ বাদ দিয়ে সুন্নত পড়তেই থাকবেন, আপনি তো কাজা পড়তে পারেন, তাই না? ফজরের সুন্নত যদি আপনি ফরজের আগে না পড়তে পারেন, তাহলে ফরজ পড়ার পরে আপনি দুরাকাত সুন্নত কাজা পড়ে নেন, কিংবা আপনি চাষতের সময় কি বলে আপনার ইশরাকের সময় সেই সুন্নতটা কাজা পড়তে পারেন, সমস্যা নেই। অতএব আপনার জামাত শুরু হয়ে গেলে কেন আপনি গোড়ামি করছেন যে পড়তেই হবে তারপরে জামাত ধরবো, না গোড়ামি করবেন না। তবে হ্যাঁ, এক রাকাত হয়ে গেছে তো আর নষ্ট না করে আর এক রাকাত হালকা করে পড়ে নেন, আর যদি এক রাকাতও না হয় তাহলে ছেড়ে দিয়ে জামাতে সামিল হয়ে যান। আচ্ছা, নামাজ ছাড়ার সময় কি সালাম ফিরতে হবে? অনেকে সালাম ফিরে তারপর জামাতে সামিল হয়, সালাম ফিরতে হবে? না না, নামাজ তো আপনার শেষই হয়, সালাম ফিরবেন কেন? অতএব সালাম না ফিরে এমনি সোজাসুজি ছেড়ে দিলেন, গিয়ে জামাতে সামিল হয়ে যান। বেশ, নামাজের পর যথা নিয়মে জিকির পড়ুন। নামাজ পড়লেন, যা পড়লেন, নামাজে সালাম ফেরার পরে যথা নিয়মে জিকির যেটা আছে, প্রথমে আল্লাহ আকবর বলতে হয় না হয় এ নিয়ে মতভেদ আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলবেন, তারপর আল্লাহুম্মা আনতা সালাম কা সালাম যে আছে দোয়াগুলো সেগুলো আপনি পড়বেন। আর এটা আপনি জানেন যে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত বিদাত, কিছু কিছু মোনাজাতের দোয়া আছে, যেমন আমরা কোন নামাজের কথা বলছি, এটা ফজরের নামাজে, ফজরের নামাজে সালাম ফিরে একটি বিশেষ মোনাজাতের দোয়া বলতে হয়, খুব সুন্দর দোয়া, দিন দুনিয়ার জন্য উপকারী দোয়া। হ্যাঁ, কে বলবে বাদশাহ মুখস্থ হয়েছে, পড়েন আপনি ফজরের নামাজ সালাম ফেরার পরে এই দোয়াটা? হ্যাঁ, পড়েন না হাবেশা, পড়েন না? এত সুন্দর দোয়া কতবার বলেছি এবং তার গুরুত্ব বলেছি, কত মানে সুন্দর বলেছি, তবুও আগ্রহ জন্মে না, কেন জানি না। হ্যাঁ বাবুল ভাই, না না না, মোনাজাতের দোয়া, এগুলো মোনাজাত না। মোনাজাতের দোয়া আছে যেটা আপনার হাত না তুলিয়ে বলতে হয় এবং দিন দুনিয়ার জন্য বড় উপকারী। শাহ আলম ফজরের নামাজের পরে যে দোয়াটা পড়তে হয়, তিনটে জিনিস চাইতে হয় আল্লাহর কাছে, কি সেটা? এখানে মিজান পুলসিরাত এসব করতে আসছে আপনার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এত সুন্দর দোয়া, কিন্তু আসলে মানুষ সুন্দর চায় না, মানে পড়ি তো কই বলছেন আপনি, বলতে পারলেন কই? আমি বলছি তিনটে জিনিস থেকে ফজরের নামাজে সালাম ফেরার পর মোনাজাতের দোয়া, অনেক দোয়া কোথেকে এলো এখানে, আপনি আল্লাহুম্মা লা মানি আসবে না, আস্তাগফিরুল্লাহ আসবে না, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকা সালাম আসবে, এগুলো মোনাজাত নয়, মোনাজাতের দোয়া মানে কি চাওয়া, তাতে প্রার্থনা আছে, আল্লাহ চাইছি তোমার কাছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমাকে, আমি চাইছি তোমার কাছে এমন ইলম যেটা উপকারী, উপকার দেয়, আর এমন রুজি যেটা হালাল, আর এমন আমল যেটা তুমি কবুল করো, বাস আবার কি চাই দুনিয়াতে। এত সুন্দর দোয়া, ছোট্ট একটা দোয়া, কিন্তু মানুষের মুখস্থ থাকে না, আল্লাহুল মুস্তাআন। বেশ, যথা নিয়মে জিকির পড়লেন, তারপরে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত মুসাল্লায় বসে তেলাওয়াত ও জিকির করুন। যদি আপনি, যেহেতু আপনি আবেদ মানুষ, আপনি চাচ্ছেন আল্লাহর ইবাদত করতে, আপনার নিশ্চয়ই কাজ থাকবে না, কাজ ওলাদের তো আলাদা কথা, সে তো জিকির করারও সময় পাবে না। যদি আপনি আবেদ মানুষ হতে চান, আপনি হজ উমরা সব পেতে চান, আপনি ডেইলি হজ আর উমরা করতে পারবেন, বাংলাদেশে বসেই আপনি হজ উমরা সওয়াব অর্জন করতে পারবেন। কি করতে হবে, ওই ফজরের ফরজের পরে আপনি দোয়া যেগুলো আছে, জিকির যেগুলো আছে সেগুলো পড়লেন, পড়ে বসে গেলেন, ওইখানেই বসে গেলেন, তারপরে জিকির আজকার করতে থাকলেন আর কোরআন তেলাওয়াত করতে থাকলেন। যখনই আপনার সূর্য উঠবে, আর এটাও করতে পারেন, সূর্য জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে না, যদি মনে করুন কোন দাস থাকে, এইরকম কোন দাস থাকে, দাস শুনলেও আপনার জিকির হবে, তাই না? তো আপনি দাসের দিকে ধ্যান দেন, হুজুর যদি দুটো কথা বলছেন শুনুন, এ পর্যন্ত যে পর্যন্ত সূর্য উঠে যায়, দেখবেন ঘড়িতে লেখা আছে সুরুখ, সুরুখ মানে কি, সূর্যোদয়, সানরাইজ যাকে বলে, যদি কোন ক্যালেন্ডারে লেখা থাকে সূর্যোদয় সূর্যাস্ত, তো সূর্যোদয় কটায় হচ্ছে, সেই টাইম থেকে আপনার 15 মিনিট পরে কি 20 মিনিট পরে উঠে আপনি দুরাকাত সুন্নত পড়বেন, দুরাকাত পড়বেন, তাহলে আপনার পুরো একটা হজ আর পুরো একটা উমরা সব লাভ করবেন, আল্লাহ আকবার। তারপর সকালের জিকির আজকার পড়ুন, এবার সকাল হয়ে গেছে না, কি সব জিকির আজকার পড়তে, আল্লাহ আসবাহনা অবিকা সাইনা অবিকা নাহিয়া অবিকা নামুত ওয়াইলাইকাল নুশুর, তারপরে বাকি যে সব দোয়া জিকির আছে এগুলো আমরা আগে বলেছি। সকালে 70,000 ফেরেশতার দোয়া এবং ওই দিনে মরলে শহীদের দরজা পাওয়ার জন্য কি পড়তে হয়, কি পড়তে হয়, হাসরের সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে হয়, এ হাদিস সহিহ নয়, এর উপরে অনেকে আমল করে, এমনকি আমরাও ছোটবেলাতে আমল করেছি, কিন্তু পরে জানতে পারলাম যে এর হাদিস সহিহ নয়, এ হাদিস, অতএব এই সূরা হাসরের 3 আয়াত পড়ার প্রয়োজন নাই। ফজরের ফরজ নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত, ফজরের ছুটে যাওয়া সুন্নত, কারণ ঘটিত কোন নামাজ ছাড়া সাধারণ কোন নফল নামাজ পড়া যাবে না। আপনি বলে হুজুর জিকির আজকার করতে বলেন, তাই ফজরের পরে আমি নফল পড়ব, নফল পড়া যাবে না, তবে যদি কারণ ঘটিত নামাজ হয় তাহলে ফজরের পরে পড়া যাবে। কেমন, ফজরের পর আপনি মসজিদে এলেন কোন কাজে এবং সেখানে বসবেন, তাহলে বসার আগে পড়তে হবে না, হবে না, হবে। ফজরের পর আপনি উজু করলেন, তো উজু করার পর তাহিয়াতুল উজু পড়া যাবে না, যাবে না, যাবে, কিন্তু কোন নফল, সাধারণ নফল পড়া যাবে না। ফজরের পর আপনি তাওয়াফ করলেন, সূর্য ওঠার আগে আপনি যদি তাওয়াফ শেষ হয়ে গেল তো দুরাকাত তাহিয়াতুল তাওয়াফ পড়বেন না, পড়বেন না, পড়বেন, তখন আপনার ওটা কারণ ঘটিত নামাজ, তখন বাধা থাকবে না। যদিও আপনি জানেন যে সাধারণ নফল কখন কখন পড়তে হয় না, ফজরের পরে আর আসরের পরে, যখন সূর্য একদম হলুদ হয়ে যায় আর ঠিক সূর্য যখন মাথার উপরে থাকে, তার মানে জোহরের সময়ের আগে, আর সূর্য অস্ত যাওয়ার সময় আর সূর্য ওঠার সময়, এই যে এই কটা হলো, 5টা সময় হল, এই 5টা সময় হচ্ছে নিষিদ্ধ সময়, যে সময়ে আপনি সাধারণ নফল পড়তে পারেন না, কিন্তু কারো ফরজ বাকি আছে পড়বে না, পড়বে না, অবশ্যই পড়বে। আদেশে আছে যে ব্যক্তি সূর্য ডোবার আগে এক রাকাত আসর পেল, সে আসর পেয়ে গেল, তার মানে কি, এক রাকাত সূর্য ডোবার আগে পেল, আর 3 রাকাত কখন পেল, সূর্য ডুবতে ডুবতে বা সূর্য ডোবার পরে, তাহলে পড়া চলবে, পড়া চলবে বলেই তো বলা হয়েছে। তেমনি আদেশে আছে যে ব্যক্তি সূর্য ওঠার আগে এক রাকাত ফজর পেল, সে ফজরের নামাজ পেয়ে গেল, তার মানে সূর্য ওঠা এ নয় আপনি যদি অপেক্ষা করবেন সূর্যটা উঠে যাক তারপর ফজর করবেন না, খবরদার এরকম করবেন না, ফজরের সময় যদি কোনদিন উঠতে দেরি হয়ে যায় তো আপনি কি করবেন? অপেক্ষা করবেন সূর্যটা উঠে যাক ঝেড়ে তারপরে পড়বো? না, আপনি চোখ বন্ধ করে নামাজ শুরু করবেন। হ্যাঁ, সময় একটা খেয়াল রাখতে হবে, যদি আপনি দেরি করে ওঠেন তো আগে সুন্নত পড়তে হবে, তাই না? সেই সময় কিন্তু খেয়াল করতে হবে যে সুন্নত পড়তে গিয়ে সূর্য উঠে না যায়। যদি এরকম আশঙ্কা হয় তাহলে আগে কোনটা পড়ে নিতে হবে? আগে ফরজটা পড়ে নিতে হবে, তারপরে সুন্নতটা আপনি কাজা পড়বেন। আশা করি কথা স্পষ্ট বুঝতে পারছেন। প্রয়োজনে ফজরের পর আপনি ঘুমাতে পারেন। ফজরের পর ঘুমানো জায়েজ না জায়েজ? জায়েজ। আপনার যদি আপনি আবেদ মানুষ রাত্রি জেগে তাহাজুদ পড়েছেন তো আপনার ঘুম আসবেই। যদি আপনার ফজরের পরে ঘুম আসে আপনি ভালো, উত্তম হলো তো কাজ করা, উত্তম হলো জিকির করা। এখন যদি ঘুম আসে আপনার প্রয়োজন হয় তো আপনি ঘুমাতে পারেন। অবশ্য যারা শয়ন বিলাসী, ঘুম বিলাসী, তাদের সবসময়ই ঘুম, বিশেষ করে বাড়ির মহিলারা যাদের কাজ ধান্দা নেই, যাদের বাড়িতে খাদেমা আছে, কাজের লোক বা কাজের মেয়ে আছে, তারা কি করবে? ওই নামাজটা যদি নামাজই হয়, নামাজ পড়লো, পড়ে ধাম করে আবার বিছানায় শুয়ে পড়ল, তাদের যেহেতু কাজ নেই। কিন্তু এগুলো যে কাজ সেটা তারা বোঝে না। একটা ভালো বই পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, এসব বুদ্ধি এই মাথা মোটা মেয়েদের আসে না। যারা ভালো তারা নিশ্চয়ই করে। প্রয়োজনে তাহলে ফজরের পর আপনি যদি খুব ঘুম হয়, শরীর ক্লান্ত হয়, তা আপনি ঘুমাতে পারেন। তবে উদাসীন ও অলসদের মতো খামাখা বিলাস নিদ্রায় পড়ে থাকা উচিত না, বরং কাজ থাকলে সকাল সকালে সেরে ফেলা কর্তব্য। আপনার দুনিয়ার কাজ থেকে আপনি করতে পারেন, নানা কাজ সংসারে থাকে, মেয়েদের থালা অমক তমক ইত্যাদি সংসারের বিভিন্ন কাজ আছে, স্বামীর জন্য বা ছেলেদের জন্য চা করে দিতে হবে, স্কুল পাঠাতে হবে, আরো কত কি, তো সেসব কাজ কোন সমস্যা নেই। আর কাজ করতে করতে জিকির করা যায়, তাই না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি সমস্যা আছে, এটা মুখে জিকির করা যায়। বেশ, সকালের ঘুমে রুজি থেকে, সকালের ঘুম রুজি থেকে বঞ্চিত করে, হাদিস আছে, যে সকালে ঘুমাবে সে রুজি থেকে বঞ্চিত হবে, এ হাদিস সহিহ না। এই জন্য ঘুমাতে পারবেন এটা আগে বলে নিলাম, পরে আমি বলছি যে হাদিসগুলো আছে, যাতে করে আপনি পরে বলবেন হুজুর এমন তো হাদিস আছে, কিন্তু সে হাদিস সহিহ না। আর একটা হাদিসে আছে, সুবহে সাদেকের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ে মানুষের রুজি বন্টন করা হয়, অর্থাৎ যদি আপনি ঘুমিয়ে থাকেন তো আপনি রুজি পাবেন না, এ হাদিসও নবী দুলালী ফাতেমার হাদিস, অনেকে বর্ণনা করে থাকে, হাদিসটা জাল হাদিস। সুতরাং আপনি ঘুমাতে পারবেন, যেমন আগেই বললাম। সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়ুন। ইশরাক মানে কি? ওই যে সানরাইজ, সূর্য ওঠা। ঠিক সূর্য ওঠার 15-20 মিনিট পরে আপনি, যে সময় ঈদের নামাজের সময় হয়, ইস্তেসকার নামাজের সময় হয়, সেই সময় আপনি ইশরাকের নামাজ পড়ুন। এটা হচ্ছে ইশরাকের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, অতঃপর সূর্যোদয় অবধি বসে আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, সেই ব্যক্তির একটি হজ ও উমরার সওয়াব লাভ হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, মানে কোন অসম্পূর্ণ হজ নয়, কোন অসম্পূর্ণ উমরা না। অনেক আছে সুন্নাত ছুটে গেল, অনেক আছে ওয়াজিব ছেড়ে দিল, নিদাম দিল, এসব না, একদম খাঁটি, কোন ভুল ভ্রান্তি নেই, একদম পরিপূর্ণ, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এমন কমপ্লিট হজ উমরা সব পাবেন। আল্লাহ আকবার। এমনকি যদি আপনি হজ উমরা করেছেন, সে হজ উমরা আপনার কমপ্লিট হয়েছে কিনা সন্দেহ থাকতে পারে, কিন্তু এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি কমপ্লিট হজ উমরা সব পেয়ে যাবেন। কোন অসম্পূর্ণ হজ উমরা সওয়াব নয়, বরং পূর্ণ হজ উমরা সওয়াব লাভ হবে, তিরমিজির হাদিস, হাদিসটা সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইসমাইলের বংশধরে 4টি মানুষকে দাসত্বমুক্ত করা অপেক্ষা ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জিকিরকারী দলের সাথে বসাটা আমার নিকট অধিক প্রিয়। অনুরূপ 4টি জীবন দাসত্বমুক্ত করার চেয়ে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসাটা আমার নিকট অধিক পছন্দনীয়। এই সময়ে জিকির করার কত ফজিলত বুঝুন, যে 4টা প্রাণকে আপনি দাসত্বমুক্ত করতে পারবেন, মানে 4টা গোলাম আজাদ করার সব আপনি পেয়ে যাবেন, মানে তার থেকেও বেশি। তারপর ঠিক আছে, নাস্তার সময় হলো, নাস্তার সময় খাওয়ার আদব মনে রাখুন, খাওয়ার সময় খাওয়ার আদব বিসমিল্লাহ বলে খাবেন, খাবার শেষে দোয়া পড়বেন ইত্যাদি, এসব খাওয়ার আদব মনে রাখতে হবে। তারপরে পোশাক পরার সময় হলো, বাইরে যাবেন কাজে, পোশাক পরার সময় পোশাকের আদব মনে রাখেন, এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি। যে পোশাক কিভাবে পড়তে হবে, আগে ডান তারপরে বাম, পোশাক পরার সময় কি দোয়া বলতে হবে, এগুলো জিজ্ঞেস করলে অবশ্য আপনারা বলতে পারবেন না। তার কারণ আমরা শুনেছি, জেনেছি, কিন্তু মেনেছি তা নয়। কারণ গুরুত্ব নেই, এগুলো শুধুমাত্র শোনা হয় কিন্তু মানা বড় কঠিন। পোশাক পরার সময় তার পরিচ্ছদ ও সাজসজ্জার আদব মনে রাখুন, কি পড়তে হয় কি পড়তে হয় না ইত্যাদি আমরা আলোচনা করেছি আগে। ঘর থেকে বের হওয়ার আদব এবং সফর সাক্ষাৎ জিয়ারত জিয়াফতের আদব খেয়াল করুন। আগে যদি আপনি কোনো কাজে যাচ্ছেন তো ঘর থেকে বের হওয়ার কি দোয়া আমরা বলেছি, বিসমিল্লাহি তওয়াক্কাল তো আলাল্লাহ ইত্যাদি বলে যে আদব আছে সে আদব খেয়াল করে ঘর থেকে বের হয়ে যান, তাহলে আল্লাহর হেফাজতে, ফেরেশতার হেফাজতে আপনি বাইরে যাবেন। যে কাজেই যান ইসলামের বিধান ভুলে যাবেন না। ঘরে থাকলে চাস্তের সময় চাস্তের নামাজ পড়ুন, সফরে থাকলেও চাস্তের নামাজ পড়া যায়। চাস্তের মানে, চাস্ত মানে কি, এটা ফার্সি শব্দ, নাস্তার নামাজ। নাস্তা খাওয়ার সময় মোটামুটি আটটা নটা দশটা যে সময় সালাতুল আওয়াবিন বলা হয়, এই নামাজটা হচ্ছে চাস্তের নামাজই হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে ছ রাকাত সালাতুল আওয়াবিন হাদিস সহিনা। জাওয়ালের পূর্বে জাওয়ালের নামাজ পড়ুন, জাওয়ালের পরেও চার রাকাত পড়ুন। মানে ওখানে জাওয়ালের নামাজ কি না নিয়ে মতভেদ আছে, তবু আপনি পড়লে পড়তে পারেন নফল, আর যদি না হয় তো জাওয়ালের সময় আপনি নামাজ পড়বেন না। জাওয়াল মানে যখন মাথা, সূর্য ঠিক মাথার উপরে থাকবে তখন, তার আগে পড়তে হবে। জোহরের সময় জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করুন। জোহরের আজান হলো কোথায় পড়বেন, মসজিদে। একজন প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপে, হুজুর আমার স্বামী স্ত্রী, যদি আমরা স্বামী স্ত্রী জামাত করি জামাতে সব পাবো না পাবো না? স্বামী স্ত্রী জামাত করা যাবে, আর কেউ নেই করা যাবে। স্বামী কোথায় দাঁড়াবে, স্ত্রী কোথায় দাঁড়াবে, পাশে নাকি পেছনে? পেছনে দাঁড়াবে, পাশাপাশি না। তবে এটা মনে রাখতে হবে যে মসজিদ ছেড়ে আপনি বিবিকে নিয়ে বাড়িতে জামাত করবেন, এটা এটা ঠিক না। বরং আপনার জামাত ফেল হয়ে গেল কোনো কারণে, তখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে জামাত বাড়িতে করতে পারেন। হ্যাঁ, দুপুরের খাবারের সময় খাবারের আদব খেয়াল করুন। এবারে জোহরের, জোহর হয়ে গেল, আপনি খাবার খাবেন, খাবারের আদব খেয়াল করুন। খাবারের পর একটু বিশ্রাম নিন, তার মানে একটু রেস্ট নিন, একটু শুয়ে যান। যদি আপনি কাজের লোক তবুও একটু রেস্ট নেওয়া উত্তম। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলু ফাইন শায়াতিন আলা, তোমরা দুপুরের পরে একটু বিশ্রাম নাও, কারণ শয়তানরা দুপুরে বিশ্রাম নেয় না। বিশেষ করে গ্রীষ্মের যে দুপুর কঠিন দেখেছেন আপনারা নিশ্চয়ই, এখানে যারা, এখানকার গরম আরো কঠিন, এখানকার রৌদ্র আরো প্রখর আমাদের দেশের তুলনায়, তাই না? তবে একটা সমস্যা কি, যে এখানে অবশ্য সব জায়গায় না, যেখানে আর্দ্রতা আছে সেখানে আমাদের দেশের মতোই, আমাদের দেশে আর্দ্রতা থাকে এজন্য প্রচুর ঘাম হয়। এই জন্য দুপুরে, গ্রীষ্মের দিনে দুপুরে এত গরম, এত তাপ, এত আর্দ্রতা, যার ফলে অনেক মানুষ মারা যায়। আর আমাদের দেশে এসি ফ্যান কতজন আছে, অধিকাংশ মানুষের নেই। তো এই জন্য আপনি দুপুরের সময় একটু বিশ্রাম নেবেন। এই বিশ্রাম ও বিরতির ফলে দেহ মন তরতাজা হয়ে উঠবে, নতুন করে আবার কাজের আপনি স্ফূর্তি পাবেন, আবার নতুন প্রেরণা পাবেন, নতুনভাবে কাজ ও ইবাদতে মন বসবে, রাত্রিতে তাহাজ্জুদের জন্য উঠতে সহজ হবে। দুপুরে একটু ঘুমিয়ে নিলে রাত্রে আবার ঠিক সময়ে দেখবেন যে ফজরের সময় উঠতে পাচ্ছেন। আর যদি দুপুরেও না ঘুমান আর এশার পরেও ঠিক মতো না ঘুমান, তাহলে তাহাজ্জুদ পড়ার আর কখন সময় পাবেন, কিভাবে উঠবেন? রাত্রিতে তাহাজ্জুদের জন্য উঠতে সহজ হবে, এই কথা বললাম। বিজ্ঞানীরা বলেন সামান্য দিবানিদ্রা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে। এই জন্য যারা ছাত্র তাদেরকে মনে রাখা উচিত যে দিনের বেলাতে সামান্য যদি ঘুমিয়ে নেওয়া হয় দুপুরের সময়ে, তাহলে তাদের স্মৃতিশক্তি কি হবে, বৃদ্ধি লাভ করবে। কারণ একটা রেস্ট পেল না, আর সেই রেস্টের জন্য আর যদি সারাদিন আপনি না ঘুমান, এক টানা আপনি আপনার ব্রেনকে খাটিয়ে রাখেন, তো ব্রেন ধীরে ধীরে কি হয়ে যাবে, আপনার দুর্বল হয়ে পড়বে। এই জন্য স্মৃতিশক্তি বৃদ্ধি করতে গেলে আপনি দুপুরে একটু রেস্ট নেন। আসরের সময় আসরের নামাজ মসজিদে গিয়ে পড়ুন, তাই না? মসজিদে যাবেন, জোহরের করাকাজ সুন্নত, আসরের করাকাজ সুন্নত, এসব বলার কোন দরকার নেই। আমরা বলছি কি কি করবেন, বাকি যেগুলো করতে হয় সেগুলো তো অবশ্যই করবেন। আসরের আগে চার রাকাত সুন্নত পড়ুন, আল্লাহ আপনার প্রতি রহম করবেন। জোহরের সুন্নতের কথা কেন বললাম না, যেহেতু সুন্নতে মুয়াক্কাদা, আসরের আগে সুন্নতে মুয়াক্কাদা নেই, কিন্তু যদি চার রাকাত সুন্নত আপনি পড়েন তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবেন। এই চার রাকাত সুন্নত দুরাকাত করে পড়তে হবে না, একটা না এক সালামে পড়তে হবে, আপনার জায়েজ, আপনি এক সালামে পড়বেন চার রাকাত আপনার জন্য জায়েজ, তবে উত্তম হল দুরাকাত দুরাকাত করে দুই সালামে পড়া। আসরের ফরজ নামাজের পর কারণ ঘটিত কোন নামাজ ছাড়া আর কোন নফল নামাজ নেই, যেমন আগে শুনলেন। আসরের নামাজের পর বসে তেলাওয়াত ও জিকির করুন, ইলমি মজলিসে বসুন, এসব এসব নিষেধ না। জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এই শ্রেণীর দার্সে বসা, এগুলো নিষেধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আগে বলা হলো যে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসাটা আমার নিকট অধিক পছন্দনীয় কি চারটি জীবন দাসত্ব মুক্ত করা অপেক্ষা। আসরের পর ক্লান্ত থাকলে অথবা বিশ্রাম বা ঘুমের প্রয়োজন হলে আপনি ঘুমাতে পারেন। আসরের পরেও যদি আপনি ক্লান্ত হন তাহলে আপনি ঘুমাতে পারেন। এ সময় ঘুম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে, অথবা ঘুমালে মস্তিষ্ক বিকৃতি ঘটে, ব্রেন খারাপ হয়ে যায়, এসব কোনো হাদিস সহিহ না। তারপর মাগরিবের সময় হলে মাগরিবের নামাজ মসজিদে গিয়ে আদায় করুন, ইচ্ছা হলে ও সময় থাকলে মাগরিবের ফরজের আগে দুরাকাত সুন্নত পড়ুন, ফরজের আগে দুরাকাত সুন্নত পড়ুন। আর সুন্নত নফল নামাজ ঘরে পড়ার চেষ্টা করুন, তার মানে জোহরের আগে পরে সুন্নত বা মাগরিবের পরে সুন্নত আজ এসার পরে সুন্নত ইত্যাদি কোথায় পড়ার চেষ্টা করুন? ঘরে। কেন? ঘরকে কবর বানাইও না। আর দ্বিতীয় হচ্ছে কি, আর ফজরের আগে দুরাকাত সুন্নত আপনি ঘরে পড়বেন, তো এইসব সুন্নত নামাজগুলো ঘরে পড়া উত্তম। প্রথম হলো কি, যে ঘরকে কবর বানাইও না, তার মানে কবরে যেমন নামাজ পড়া হয় না সেরকম ঘরকে বানিয়ে নিও না। আর দ্বিতীয় কথা হলো যে তোমার নামাজ পড়া বাড়ির লোকে দেখলে তারাও তোমার অনুকরণ করবে, যে আব্বু কেমন করে নামাজ পড়ছে দেখি। নিজের ভুল যদি থাকে ভুলটা সংশোধন করে নেবে এবং তারাও ওই নামাজ পড়তে উদ্বুদ্ধ হবে, এই জন্য ঘরে পড়া উত্তম। মাগরিবের সুন্নতের পর আর নির্দিষ্ট কোন নফল নামাজ নেই, যেটা বললাম সালাতুল আওয়াবিন, এই সালাতুল আওয়াবিনের হাদিস সহিহ না। এশার আজান হলে জামাতে এশার নামাজ পড়ুন, সুন্নত পড়ে বাড়ি ফিরে রাতের খানা খেয়ে বেশি রাত না জেগে যথাসম্ভব আগে আগে ঘুমিয়ে যান। কিন্তু যদি আমাদের ঘরে মূর্তি থাকে তো মূর্তির সামনে তো বুঝতেই পাচ্ছেন মূর্তি পুজো তো করতেই হবে। কিসের মূর্তি? টিভি ভিডিওর মূর্তি। টিভি থাকলে দেখি, এটা দেখি, সেটা দেখি, ওই সিলসিলাকে কি বলা হয়, সিরিয়াল, এই সিরিয়ালটা দেখি, ওই সিরিয়ালটা দেখি, এই সিরিয়ালটা দেখি, করতে করতে শেষকালে দেখা গেল এত রাত হয়ে গেল, তখন যতক্ষণ না নিজে ঘুম এসেছে ততক্ষণ গিয়ে কখনো কখনো টিভি চলতে থাকে আর গিয়ে ওইখানেই লেটিয়ে যায়, ওইখানেই নিতিয়ে যায়, ওখানেই ঘুমিয়ে যায়, এরকমও হয়। আর না হয় অনেক রাত হয়ে গেল তারপরে শুয়ে পড়ল, আর শুয়ে পড়ল তো পড়ল, ফজরের আজান হল, পাত্তাও নেই, পাত্তা নেই, কি করে হবে? মানুষের জীবনের একটা রুটিন হওয়া দরকার, কিন্তু অনেক মানুষ মনে করে কি রুটিন করে আবার চলা যায় নাকি, এটা স্বাধীনতা, স্বাধীনতাহীনতা, পরাধীনতা, এরকম করে চলা যায়, যেমন ইচ্ছা তেমনি করে চল না। মানুষের একটা রুটিন হওয়া দরকার। দেখবেন যদি কারোর রাত ১২টা হলে শোয়ার অভ্যেস আছে, রাত ১২টাও অনেক, আমাদের দেশে রাত ১২টা অনেক রাত, অর্ধেক রাত, তো সেই সময়ও শুতে গিয়ে যদি অভ্যেস কারো থাকে তো লোকে কথা বলে, কোন জায়গায় দাওয়াত হলো, আরে এই তো ১২টা বাজলো, কি মিয়া এত এত ভালো না, একদম ফিক্সড টাইমেই ঘুমাতে হবে, বিভিন্ন রকম কথা শোনা যায়। তারা তাদের ফজর নেই, তারা তাদের তোর নেই, তারা নিশ্চিন্ত থাকবে। কিন্তু একটা মানুষ সে তাহাজ্জুদ পড়ে, তার মানে মসজিদ আছে, তার জামাত আছে, সে ইমাম কিংবা মুয়াজ্জিন কিংবা কমসে কম জামাত সহকারে নামাজটা পড়তে হবে, তো এটাও তার হয় না। অবশ্য অনেকের অভ্যেস আছে, আজান শুনে ওঠে বা ঘড়ি এলারামে ওঠে, উঠে দেখবেন কোন কোন মানুষ আছে প্রত্যেক ফজরের সময় দেখবেন বাদশাহ জানে, জানি না বাদশাহ ঘুমাচ্ছে নাকি, বাদশাহ জানে যে আমাদের মসজিদে, যে মসজিদে আমরা নামাজ পড়ি, সেখানে দেখবেন যে ঠিক নির্দিষ্ট কয়েকটি লোক প্রত্যেক দিন ফজরের সুন্নত ফজরের ফরজের পরে পড়ে, দেখেছেন বাদশাহ? প্রায় একই লোক, অথচ ফজর কি ফিক্সড টাইমে হয়? ফজর কি ফিক্সড টাইমে হয়? না, বিশেষ করে ফজর আর মাগরিব ফিক্সড টাইমে, এসা ফিক্সড টাইমে হয় না, জোহর আসর কাছাকাছি হয়, কিন্তু ফজর মাগরিব এসা ফিক্সড টাইমে হয় না, এক ঘন্টা, দেড় ঘন্টা, দু ঘন্টা। মনে করুন কিছুদিন আগে পৌনে ৫:২০ আজান হচ্ছিল, তাই না? এখন কটা? 5:24 পর্যন্ত। হ্যাঁ, 5:24 পর্যন্ত আজান হয়েছে, এখন 4টা। এখন সময় আসছে 3টে কততে আজান হবে। চিন্তা করতে পারেন, 3টে কততে আজান হলে পরে কে উঠতে পারবে? আর বিশাল ব্যাপার। কিন্তু সেই লোক যদি 3:30 আজান হয়, দেখবেন ওই ফজরের ফরজ পড়ে জামাত হয়তো যদি এই লোক কোন রকম হাই তুলতে তুলতে, যেমন এই যার সাথে হাই তুলছে, খুব কষ্ট হচ্ছে, মানে যেতে ইচ্ছা হয় না, মসজিদ ঢুকতে ইচ্ছা হয় না, তো এরকম করে কোন রকম করে ঘাল চুলকাইতে, হ্যাঁ পিঠ চুলকাতে চুলকাতে এসে জামাতে দাঁড়ালো, কোন রকম করে সেরে নিল, শূন্যটা পরে পড়ল। কারণ তার অ্যালার্ম লাগানো থাকে, সময় নষ্ট করবে না, গেই আবার ঠিক কোন রকম করে ঠুকে দিয়ে, তবে হ্যাঁ খেয়াল রাখে যে মসজিদে যাব, কারণ মসজিদে না গেলে তো ওয়াজিব জিনিস গোনা হবে, চল যায়। মানে কাজ সারবে, কাজ করবে, কিন্তু দায় সারা করে। তাহলে চিন্তা করুন তো, সেই লোকের অভ্যেস হয়ে যায়, মানে আগে কোনদিন সুন্নত পড়তে পারে না, ইল্লা মাশা আল্লাহ, ঠিক পড়ে। এই লোক 3:30 সময় আজান হলেও ফজরের পর, ফরজের পর, সুন্নত ফজরের পরে, আর 5:30 সময়ও আজান হলেও সে ওই একই অবস্থা, 2 ঘন্টার পার্থক্য, তবুও সে একই অবস্থা। ফজর যদি 10:30 সময় করা হয়, তবুও দেখবেন সে ফজরের সুন্নতটা ফরজের পরে পড়ছে, কারণ সে অভ্যেস হয়ে গেছে। গুরুত্ব নাই যে একটু আগে যাব, আগে সুন্নতটা পড়ব, এত বড় যে ফজরের সুন্নত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাই সেই সব কি পাবে? যে সবের কথা সারা বিশ্ব থেকেও উত্তম, আপনি কোন রকম করে ঠুকলেন, হ্যাঁ ফরজের পরে, সেই সব কি পাওয়া যাবে? নিশ্চয়ই না। সুতরাং এই গাফলতি থেকে জাগা দরকার, এবং সঠিক টাইমে, ঠিক সময়ে ঘুমানো, ঠিক সময়ে খাওয়া। এই দেখেন, খাওয়া, খাওয়ার ব্যাপারও আছে, আপনি কাউকে বোঝাতে যান বুঝবে না। খাওয়া হচ্ছে যে খাওয়ার পরে পরে শুতে হয় না, আমরা রাত করে শুলে খেলে কি হয়, পার্টি হোক, দাওয়াত হোক, যাই হোক, বাড়ির খাবার হোক, যদি মানে দেরি করে খাই তো খাওয়ার পরে পরে শুতে হবে, তাই না? তাছাড়া আমার আমার ডিউটি আছে, আজ ফজরের পর ডিউটি থাকে, তাহলে বুঝতেই পারছেন না, না শুতে হবে। তো আপনি সকাল সকাল খেলেন না, দেরি করে খেলেন, তো খাওয়ার পরেই শুলে তাতেও ক্ষতি আছে, তাই না? বিশাল ক্ষতি আছে। বলছে যে তাতে কি হয়, ওই যে ক্যালোরি নাকি বলছে ওগুলো বেড়ে যায়, ফলে কোলেস্ট্রল ফলেস্ট্রল এসবগুলো কি হয়, মানে খাওয়ার পর যদি শরীরটা আপনার খানিক ঝাঁকুনি খায়, খানিকটা নড়াচড়া করে, তো আপনার এগুলো কম হয়, রোগ বালা কম হবে। কিন্তু আপনি যদি খাওয়ার পরে পরেই শুয়ে যান, তো শরীরের রোগ আপনি তৈরি হওয়ার বা সৃষ্টি হওয়ার ব্যবস্থা করে নিলেন, তাহলে এটাও একটা ক্ষতি। সকাল সকাল খান, একটু দেরি করে শোন, সমস্যা নেই, কিন্তু এমন করে শোন যাতে করে ফজরের সময় ঠিক উঠতে পারেন। এক ভাই টেলিফোন করে, হুজুর আমার ঘুম সাংঘাতিক, আমি কোনোদিন ফজরে উঠতে পারি না, কি করব? তো ফজরে উঠতে পারবেন সেরকম, তার মধ্যে ফজরের ঠিক টাইমে ওঠার বা তাহাজ্জুদের ঠিক টাইমে ওঠার একটা সহযোগী হলো যে আপনি দুপুরে একটু ঘুমিয়ে নেবেন। নম্বর 2, আপনি শোবার সময়ে সকাল সকাল শোবেন। আর নম্বর 3, অ্যালার্ম লাগিয়ে রাখবেন, অ্যালার্মের শব্দে যাতে আপনি উঠতে পারেন। বলে হুজুর অ্যালার্ম বাজে, আমি এমনি করে টিপিতে আবার ঘুমিয়ে যাই। এরকম আছে যে অ্যালার্ম বাজতে বাজতে ভাবছি কি না বাজছে, যা এরকম টিপে দিল, বাস আবার সেন্সলেস হয়ে গেল। তো আছে এরকম লোক আছে, মানে ঘুমের গাধা যাকে বলে, মানে এত বেশি ঘুম যে সে চোখ মানে খুলে তুলতে পারে না আর কি। যাই হোক, তো এরকম যদি হয় না, এরকম তাহলে এক কাজ করুন, কোন বন্ধু বান্ধবকে বা বাড়ির লোক যদি হয়, তো বাড়ির লোককে বলুন যে আপনাকে জাগিয়ে দেবে। আর যদি সেও এরকম হয় আপনার মতোই, যেমন বাঘ সেরকম বাঘিনী, তাহলে তো গেল, বুঝতেই পারছেন। তবু একটা বুদ্ধি শুনুন, যখন আপনার অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বেজে যখন অ্যালার্মটা বন্ধ করবেন, তখন আর চোখ বন্ধ করবেন না, চাতাড়ি করে নাকটা ধরে নেবেন। যদি আপনি চান যে আমি উঠবো আল্লাহর ওয়াস্তে, নাকটা ধরে নেবেন, দম বন্ধ করে নেবেন, যতক্ষণ না আপনার কষ্ট হয়েছে, কষ্ট হয়ে মানে দম ছাড়তে আর পাচ্ছেন না, আপনি নাকটা ধরে নিয়ে দম ছাড়বেন না, দেখবেন আপনার ঘুম চলে যাবে, বুঝতে পারছেন? নাকটা টিপে ধরে রাখবেন, নিঃশ্বাস ছাড়বেন না যতক্ষণ না কষ্ট হচ্ছে, আর দেখবেন এরকম করলে আপনার আর ঘুম আসবে না, আপনার ঘুমটা দূর হয়ে যাবে। বেশ, তাহলে তাহলে রাতে সকাল সকাল ঘুমিয়ে যেতে হবে, রাতের শেষ তৃতীয়াংশে উঠতে আপনার যাতে কষ্ট না হয়, আর কোন বৈধ কারণবশত রাত হয়ে গেলেই উজু করে 2-4 রাকাত নামাজ পড়ে বিতর পড়ে শুয়ে যান, বুঝতে পারছেন? আর যদি রাতে উঠতে পারবেন না এই আশঙ্কা হয়, তাহলে সুন্নতের পরে পরে বিতর পড়ে নেন, শোবার সময়ে এশার নামাজ পড়লেন, ভাবলেন যে না আজকে কাজ আছে কি আজকে সময় হবে না তাহাজ্জুদে উঠতে পারবো না, তাহলে আপনি এশার পরে ভিতর পড়ে নেন। শোবার সময় যদি বললেন না এক কাজ করেন শোবার আগে উজু করুন, শোবার আগে উজু করতে হয় তাই না, শোবার আগে উজু করে সে তাই আমরা ইনশাল্লাহ পরে বলবো শোবার সময় বিভিন্ন আদব। তো সেই সময়ে উজু করে শুলে আপনার ফজিলত আছে, তো সেই সময় দুরাকাত চার রাকাত পড়ে তাহলে ভিতরটা পড়ুন, এশার পরে ভিতর পড়বেন না, শোবার আগে উজু করে দু চার রাকাত যা পারেন পড়বেন, তারপর ভিতরটা পড়ে আপনি এবার শুয়ে যাবেন। তাহলে আজকে শুয়ে যাই, তারপর আগামীতে ইনশাআল্লাহ আবার কিভাবে শোবই সাত কথা আলোচনা করবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।